আচ্ছা, বাড়ির ঠিকানা? বাড়ির ঠিকানা হচ্ছে সাগরপাড়া, রাজশাহী। এটা কি আপনার বর্তমান ঠিকানা? জি, এটাই আমার বর্তমান ঠিকানা। আর আগের ঠিকানা? ওটাই ওটাই সত্য বলছেন? আচ্ছা, বাড়িতে সদস্য সংখ্যা? বাড়িতে সদস্য সংখ্যা হচ্ছে 7 জন। কে কে? আমি, আমার বউ, বাচ্চা, আব্বা, আম্মা, একটা বোন আছে। আচ্ছা, তো চাচা চাচা কী করেন? উনি এখন কিছু করছেন না, অবসর। আর ভাই বোন কতজন বললেন? ভাই বোন আমরা আছি 2 বোন 1 ভাই। আচ্ছা, আপনি বড় না ছোট? আমি মেজো। আর বাকিগুলো? বাকিগুলা একটা বোনের বিয়ে হয়ে গেছে, আর একটা আমাদের কাছেই থাকে। আচ্ছা, আপনার ছোটবেলায় স্কুলে কিছু স্মৃতি বলেন, কবে ভর্তি হয়েছিলেন, কোন স্কুলে প্রথম ভর্তি হয়েছিলেন? স্কুলে তো ভাই অনেকই স্মৃতি জড়িয়ে থাকে অনেকের, কি বলবো এলার কথা। কোন স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, প্রথম ভর্তি হয়েছিলাম আমার বাপেরই স্কুল, ওটা ছিল প্রতিষ্ঠাতা আমার বাপি ছিল, এটা ছিল জাতীয় তরুণ সংঘ স্কুল। এটা কোথায়? এটা হচ্ছে রামচন্দ্রপুর, রাজশাহী। আচ্ছা, ওইখানে কোন ক্লাসে ভর্তি হয়েছিলাম? ওটাতে আমি প্লেতে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, প্রথম থেকে প্লে? প্লে, তারপরে আস্তে আস্তে ক্লাস 5 পর্যন্ত ওখানে পড়ি। তারপরে আমি চলে আসি হচ্ছে মসজিদ মিশন স্কুল, রাজশাহী, রাম, এটা বড়কুঠি, রাজশাহী। এখান থেকে আমি এসএসসি পাস করি, ইন্টারও এখান থেকে কমপ্লিট করি। আচ্ছা, স্কুলের ছোটবেলাতে কেমন করাকরি ছিল, টিচারদের সাথে রিলেশন কেমন ছিল? স্কুলে ক্লাস 5 পর্যন্ত সেরকম স্যাররা আমাদের করাকরি মনে হয়নি, যেহেতু ছোটো ছিলাম। এই ক্লাস 6 থেকে একটু স্কুলে আমার করা মনে হয়েছে, যেহেতু মসজিদ মিশন স্কুল একটু আয়ত্তের ভিতরে ছিল, স্যারদের ওনারা একটু করা ছিল লেখাপড়ার বিষয়ে। স্কুলের বন্ধু বান্ধব ছিল, প্রিয় বন্ধু থাকে না এরকম কেউ ছিল? হ্যাঁ, এটা তো একটা ছিল আমার, একটা ছিল ফ্রেন্ড আমার, সেরকম ছিল না, কিন্তু একটা খুব ক্লোজ ছিল, ওটা ছিল নাহিন, নাম রাহিন নাম ছিল, ও সাথে আমি বেশি চলাফেরা করেছি, বেশি মিশেছি, আর বাদ বাকিগুলা কথাবার্তা সবই হতো, ফ্রেন্ডলি সবই হতো, কিন্তু ক্লোজ ছিল না ওরকম। কিন্তু একটা মানে ক্লাসে থাকে না এরকম যে কোনো এক কারোর সাথে একটা ভালো সম্পর্ক, রিলেশনটা মানে তার সাথে গভীর হয়, বন্ধুত্ব যাদের একটা থাকে এরকম কিছু, তা একটাই ছিল এরকম আমার, মানে প্রিয় বন্ধু একটাই ছিল, একটাই ছিল, আর বাকিগুলো একটা ক্লাসমেট হিসাবে অত গাঢ় ছিল না, ছিল ছিল না। আচ্ছা, স্কুলের কোনো স্মৃতি, যেমন কোথাও ঘুরতে যাওয়া, পিকনিক? হ্যাঁ, এরকম তো অনেকেই ঘুরেছি, আমি আর ওই বেশি ঘুরতাম, সেটা হচ্ছে তেরখদিয়া স্টেডিয়ামের ওইদিকে বেশি ঘুরতাম, আর এটা ঘোরানোর একটা কারণ ছিল, ওইদিকে একটা, হ্যাঁ, ওই ছোটো থাকতে একটু ফুচকামো বেশি করতাম, তো ওই আমি আর ওইদিকে যাই একটু ফুচকামোটা বেশি হতো আর কি। তারপরে আস্তে আস্তে এসএসসি পাস করলেন? হ্যাঁ, ওখান থেকে এসএসসি পাস করে বের হই আমরা 2006 সালে। আচ্ছা, ছোটোবেলায় খেলাধুলা কিছু করতেন না? হ্যাঁ, খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, ক্রিকেট আলুপট্টিতে আমাদের রশিদ চাচা সম্পর্কে আমার চাচা হয়, ওনার কাছে প্র্যাকটিস করতাম, করেছি বেশি দিন না, 2-3 বছর করেছি, তারপরে আর কন্টিনিউ হয়নি। আচ্ছা, স্কুল লাইফের এরকম কোনো ঘটনা যেটা স্মরণীয়, যেমন অ্যাক্সিডেন্ট হইতে পারে বা এরকম কোনো, মানে খেলাধুলা করতে কোনো দুর্ঘটনা হইতে পারে? এরকম কোনো দুর্ঘটনা, আসলে বড় দুর্ঘটনা ঘটেনি, কিন্তু এমনি তো এই খেলাধুলা করতে লেগে কাটাছেঁড়া হতোই। হ্যাঁ, এই পড়ে গেছি, যেতাম কোথাও এখানে ওখানে, পুকুরে পড়ে গেছি কত, পুকুরে পড়ে যে থুতনি কেটে গেছে, ওইখানে মনে করেন যে দুই তিনটা সেলাই পড়েছে, হ্যাঁ এরকম ঘটনা আছে। যে পুকুরে আগে আমরা খেলতাম কি যে ডাঙ্গার রাজাকে, যে যে ডাঙ্গাতে উঠে ধাক্কা মেরে ফেলে দিতে পারবে হ্যাঁ সে রাজা। তো এরকম খেলতাম তো পাড়ার ছেলেপেলের সাথে। তো আমাকে একজন ধাক্কা মেরেছে, আমি পড়ে গেছি। তারপরে পড়ে যাওয়ার পরে ওকে আমি ধরে রেখেছি। রাখার পরে ওই ধরে রাখার জন্য হয়েছে কি যে আমি ওই সিঁড়ির সাথে আমার থুতনিটা যেয়ে বাড়ি খেয়েছিল, খেয়েছে হ্যাঁ হ্যাঁ ধসা থুতনি সিঁড়ির সাথে যেয়ে বাড়ি খেয়ে মনে হয় থুতনি গেছিলো কাইটে, ওই ওইখানে দু তিনটা সেলাই দিতে হয়েছে। এটা এটাই তো হচ্ছে ঘটনা, হ্যাঁ এটা তো একটা বাসায় লুকিয়ে ভয় করতাম, বাসায় বকাবকি বাসার ভয়ে যদি লুকাতে হতো তাহলে বাসায় বকাবকি করেনি যে কোথা থেকে কিভাবে এটা ঘটলো? বকা তো সেরকম না আসলে, তারা দেখছে যে পরিস্থিতি এমনি খারাপ আর বকবকি, এই বকা ধকার করা বাদ দিয়ে তখন মেডিকেলে নিয়ে ধরেছে। আর হচ্ছে পরে কলেজ লাইফ, কলেজ লাইফটা ওরকম ইন্টারেস্টিং হয়নি যেহেতু, একটু ওটাও একটু বাইন্ডিংয়ের ভিতরেই ছিলাম। মসজিদ মিশন স্কুল বলে কথা, এনে স্যাররা তো এরকম যেহেতু এই ছেলে মেয়ে একসাথে না আলাদাই আলাদাই ছিল, ওই ওর জন্যেই হয়তো ভাই ফুচকামোটা কম হয়েছে। তারপর প্রফেশনাল লাইফ এখন বর্তমানে কী করা হয়? এখন বর্তমানে করছি হচ্ছে কামরুজ্জামান স্টেডিয়ামেই আমাদের হলো পাইলট ভাই আছে, ওনার জিমে ট্রেনার হিসাবে আছি। মানে জিম শেখান? জি জিম শেখাই আমি। আচ্ছা, এর পাশাপাশি অন্য কিছু করা হয়? পাশাপাশি একটা ছোটোখাটো ব্যবসার সাথে আছি, একটা একটা কোম্পানির মাল বেকারি আইটেম এগুলো ডেলিভারি দিই, এটা ওই রকম আমার না একটা সাইড ইনকাম আর কি। আচ্ছা, বিয়েশাদি? বিয়েশাদি করেছি, দুটা বাচ্চা আছে। কবে করছেন? এটা প্রায় 10 বছর হচ্ছে। পাবনা? আচ্ছা, এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ না হচ্ছে? লাভ ম্যারেজ, আবার হলো পরে বাসাতেও অ্যারেঞ্জ করে বিয়ে করা হয়েছে আমাদের। আচ্ছা, আমাদের ভাবি কী করে? গৃহিণী। আচ্ছা, ছেলে মেয়ে? ছেলে মেয়ে দুটা মেয়ে আছে আমার। বয়স? একটার বয়স হচ্ছে 6 বছর আর একটা হচ্ছে 3 বছর। তুমি রাজশাহীতে জায়গাটা কোন কোন জায়গায় বেড়াইতে পছন্দ করেন? রাজশাহীতে বেশি ভালো লাগে হচ্ছে পদ্মার পাড়। এখানে আমাদের খায়রুজ্জামান লিটন সাহেব আরও সুন্দর করে পরিচ্ছন্ন সুন্দর শহর গড়ে তুলেছেন, তুলছে আর কি, আরও কাজ চলছে, আশা করছি সে আরও ভালো কাজ করবে। কী খাইতে পছন্দ করেন? খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো যাই পাই তাই খাই, খেতে খাওয়ার সাথে আর তেমন কি, যেহেতু বুঝছেন তো জিম করি আমরা। প্রিয় খাবার আছে না? যে প্রিয় খাবারটা বলতে বিরিয়ানি জাতীয় খাবারটাই বেশি পছন্দ করি। আচ্ছা, রান্না বান্না নিজে করেন না ভাবি? না, বউ করে। আচ্ছা, খাওয়া দাওয়া, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা তো তেমন কিছু তো করছি না, এই ধরেন যে কোনো রকমে এই খাইয়ে দেয় দিন পার হয়ে গেছে। আর দেশের পরিস্থিতি তো এমনিও মানুষের অর্থনৈতিক অবস্থা যেরকম খারাপ, আমাদেরও তো ওই যে ব্যবসা করতে যেতে বুঝছি কিরকম হচ্ছে, এই দুইটা মিলিয়ে কোনো রকমে চলে যাচ্ছি বিধায় কিছু বুঝতে পারছি না। কিন্তু ধরেন যে যদি একটার উপরে থাকতাম একটু কষ্ট হয়ে যেত। কিছুদিন আগে যে করোনা টোনা গেল এগুলো? হ্যাঁ, করোনাতে তো ক্ষতিগ্রস্ত হয়েছি ব্যবসা করতে যেয়ে। আচ্ছা, কেমন ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি মানে যে ব্যবসাগুলো করতাম এগুলো রানিং রাখতে পারিনি, বন্ধ হয়ে গেছে, তখন তো অর্থনৈতিকভাবে তো এমনি একটু ভেঙে পড়েছি। তো আশেপাশে কি করোনা এফেক্টেড হয়েছিল? আমাদের এলাকায় সেরকম এফেক্ট হয়নি। তখন কেমন অবস্থা ছিল? থমথমে অবস্থা? থমথমে অবস্থা, হ্যাঁ। মা বাসা থেকে বের হওয়া রেস্ট্রিকশন, হ্যাঁ, একটা মাস্ক পরা, হ্যাঁ, অনেক জর্জরিত অবস্থার ভিতরেই দিনগুলো কেটেছে আমার সাথে। হ্যাঁ, আচ্ছা, যে বলছেন যে বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি, জি, তো এগুলো দিন দিন তো আরও বাড়তেছে। হ্যাঁ, দিন দিন তো যে বাচ্চারাও তো বড় হচ্ছে হচ্ছে, ওদের তো হচ্ছে একটা খরচ আছে। ওদের তো দেখা যাচ্ছে ছোটো থাকতে একটা খরচ, আবার বড় হচ্ছে এটার একটা খরচ বাড়ছে। আচ্ছা, সেইভাবে তো ইনকাম তো আমাদের বাড়ছে না। সেটা তারপরে আপনার আঙ্কেল বর্তমানে কী করতেছেন বাসায়? উনি এখন তো, ওনার তো বয়স হয়েছে, তো ওনার তো আর সেরকমভাবে চলাফেরা করতে পারছে না। উনি বাসাতে বেশি থাকে এখন, রিটায়ার্ড। হ্যাঁ, রিটায়ার্ড আর কি। তো আচ্ছা, বর্তমানে যে বিশ্বকাপ খেলা হচ্ছে, জি, এ সম্পর্কে কোন দল সম্পর্কে? তো দল হিসাবে তো যে ভালো খেলে তাকেই ভালো লাগে, দল তো বড় কথা না, খেলাটাকে ভালোবাসি, এই জন্যই খেলাগুলো দেখি, দেখতে ভালো লাগে। তার ভিতরে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মান, ফ্রান্স, এদের খেলাগুলো দেখতে ভালো লাগে। এরা একটা ছন্দে মিলে খেলে, তো ভালো লাগে খেলাগুলো, খেলার ভিতরে একটা সুন্দর সুন্দর ইয়ে আছে। রেগুলার খেলা দেখেন? না, রেগুলার তো হয় না। এই যে বিশ্বকাপ আসছে এখন একটু দেখছি। আচ্ছা, বাড়ির আশেপাশে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরকম পরিচিত, তাদের সাথে আড্ডাটা দেন? না, ওরকম আসলে সময় হয় না আড্ডা দেওয়ার। আসলে বন্ধুদের সাথেও আড্ডাটাই কম হয় যে ব্যবসা চাকরি করতে যায়। ওই লেভেলে এলাকার বন্ধু ওরকম নাই? না, ওরকম বন্ধু না, থাকলেও থাকলে হয়তো বা ওই তাদের সাথে আসলে সময় কাটানো হচ্ছে না। আচ্ছা, মানে চাকরি করতে যেয়ে যে বন্ধুগুলো তাদের সাথে বেশি সময় কাটে? হ্যাঁ হ্যাঁ, এদের সাথে এখন একটু যে মানে চাকরির ক্ষেত্রে যেই রিলেশন হয় যাদের সাথে, এদের সাথে এখন উঠা বসা করা হচ্ছে। আচ্ছা, তাহলে আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও অনেক অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য জন্যে। কিছু বলার আছে? না, এই তো। থ্যাংক ইউ।